আকাশ জমিন গ্রহ তারা, বৃক্ষ রাজি ঝর্ণা ধারা, তোমার নামে তসবি পারে হোয়ে পাগল পারা, হোয়ে পাগল পারা। আকাশ জমিন গ্রহ তারা, বৃক্ষ রাজি ঝর্ণা ধারা, তোমার নামে তসবি পারে হোয়ে পাগল পারা, হোয়ে পাগল পারা। তোমার নামে নদী ছোটে, তোমার নামে পুষ্প ফোটে, তোমার নামে নদী ছোটে, তোমার নামে পুষ্প ফোটে, তোমার নামে পাখিরা গান গায় হোয়ে মাতোয়ারা, হোয়ে মাতোয়ারা। আকাশ জমিন গ্রহ তারা, বৃক্ষ রাজি ঝর্ণা ধারা, তোমার নামে তসবি পারে হোয়ে পাগল পারা, হোয়ে পাগল পারা। তোমার নামে চাঁদ উঠে আকাশে, ফুলের সুবাস বয়ে যায় বাতাসে, তোমার নামে চাঁদ উঠে আকাশে, ফুলের সুবাস বয়ে যায় বাতাসে, তোমার নামে চাঁদ উঠে আকাশে, ফুলের সুবাস বয়ে যায় বাতাসে। তুমি দিলে সুন্দর এই ধরণী, সাগরের মাঝে দিলে অথই পানি, তুমি দিলে সুন্দর এই ধরণী, সাগরের মাঝে দিলে অথই পানি, কোরআনের বাণী দিলে গড়তে সমাজ বই যেন সুখের ধারা। আকাশ জমিন গ্রহ তারা, বৃক্ষ রাজি ঝর্ণা ধারা, তোমার নামে তসবি পারে হোয়ে পাগল পারা, হোয়ে পাগল পারা, হোয়ে পাগল পারা।